কিছু কালি না হয় লাগলো গালে ব্যস্ত হাত কাজল চোখে পড়াতে, নতুন ক্ষতি কি হবে আর কলঙ্কিনীর বরাতে। কিছু কালি না হয় লাগলো গালে ব্যস্ত হাত কাজল চোখে পড়াতে। ফুল সজার সব ফুল যার ভুল হয়ে হয়ে ঝরে যায়, কাটায় সজা ভরে যায়। ফুল সজার সব ফুল যার ভুল হয়ে হয়ে ঝরে যায়, কাটায় সজা ভরে যায়। এখন আসবে যাবে এমন কি তার খোপার পদ্ম ছড়াতে, আবার নতুন ক্ষতি কি হবে আর কলঙ্কিনীর বরাতে। কিছু কালি না হয় লাগলো গালে ব্যস্ত হাত কাজল চোখে পড়াতে। যমুনাতে ঘাট না পেলেও ডুব দিতে তার কি ক্ষতি, নয়ন জলের যমুনাতে ভাসায় যাকে নিয়তি। মন ভেঙে যার সব একাকার ফাগুনে আগুন ধরে যায়, আকাশ ভেঙেই পড়ে যায়। এখন দুঃখ কেন বাজবে গো তার ঘর ভেঙে পড়াতে, আবার নতুন ক্ষতি কি হবে আর কলঙ্কিনীর বরাতে। কিছু কালি না হয় লাগলো গালে ব্যস্ত হাতে কাজল চোখে পড়াতে।